অলি অলি যে মাগেই কহ মন মারি কহ মন মারি কহ মন মারি বসু কাহিল মোর অলি অলি যে মাগেই মোর অলি অলি যে মাগেই দুর্গতি নাসিনি দুর্গা মা তোর খণ্ডিব দুর্গতি তোর আদয়া হইলে পাইবুল তুই রজা পুয় পরিবর দুর্গতি নাসিনি দুর্গা মা তোর খণ্ডিব দুর্গতি তোর আদয়া হইলে পাইবুল তু রজা পুয় পরিবর সিন্ধুর লোভাবে নাই দেল দুঃখ সরি বলো তু পানি ছড়েই দে নেইল মোর অলি অলি যে মাগেই তু পানি ছড়েই দে নেইল মোর অলি অলি যে মাগেই বরণরে বিজে করিমা দশরারে জীব চালি রাগ হিংসাবাদ যদি তো ছিল যাচি দে মাকু বলি বেল বরণরে বিজে করিমা দশরারে জীব চালি রাগ হিংসাবাদ যদি তো ছিল যাচি দে মাকু বলি শিব তো মথা সিন্ধুর লো মন মন্দির লো হৃদ কন্দর লো তু বসিবু কৈলাসে যাইল মোর অলি অলি যে মাগেই তু বসিবু কৈলাসে যাইল মোর অলি অলি যে মাগেই কহ মন মারি কহ মন মারি কহ মন মারি বসু কাহিল মোর অলি অলি যে মাগেই মোর অলি অলি যে মাগেই পূজা বসিছিল তু সবু সহজ দে থইল মোর অলি অলি যে মাগেই তু সবু সহজ দে থইল মোর অলি অলি যে মাগেই মোর অলি অলি যে মাগেই লো মোর অলি অলি যে মাগেই তু সবু সহজ দে থইল